تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে অধ্যত্ব প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না, আল্লাহ ভীরুদের জন্য শুভ পরিণাম। من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون. যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে। الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন, আমার পালনকর্তা ভালো জানেন কে হিদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে। আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে, এটা কেবল আপনার পালনকর্তার রহমত, অতএব আপনি কাফিরদের সাহায্যকারী হবেন না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. কাফিররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর। আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখর লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে।